তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আমি তোমারই তুমি আমারই, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। ভালোবেসে ঠাই দিও পরাণে।